আল্লাহ মুসাকে রহমত করুন, যে মুসাকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল, আমার থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, এইভাবে তিনি ধৈর্য ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে যখন বিচার করতে গেলেন, তখন নিজের উপায় ভাইয়ের সাথে বিচার মানে সপক্ষে হলো, তখন মুনাফিকরা কথা বললো যে তোমার নিজের লোক বলে বিচারটা এইভাবে করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চৌধুরী বললেন, তিনি কিচ্ছু বললেন না। আপনারা জানেন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ধৈর্য ধারণ করেছেন, মূসা ধৈর্য ধারণ করেছেন, ঈসা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করা একটা বড় গুণ, চরিত্রগত গুণ। এই ধৈর্য না থাকলে মানুষ অধৈর্য হয়ে গেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আপনাদেরকে কথায় কথায় প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যখন মানুষ সাবালক হয় তখন তার প্রথম ফরজ হয় কি? ইমান, এলেম। কিভাবে আপনি শিখবেন? শিক্ষা, শিক্ষা করুন, শিক্ষা, শিক্ষা হলো প্রথম ফরজ। দ্বিতীয় ফরজ হলো কি? আমল, যা শিখবেন তার উপরে আমল করতে হবে, শুধু শুনলে হবে না, শিখলে হবে না, আমল করতে হবে। আমল করার পরে শেষ নয়, তৃতীয় ফরজ যেটা আপনার ঘরে আসে সেটা হচ্ছে তাবলীগ, প্রচার, প্রচার করুন। আপনি যে জিনিসটা শিখলেন সেটা প্রচার করুন। সৌদি আরবে এসে শুনলেন শবে বরাত বিদাত, আপনি আমল করলেন শবে বরাত বিদাত, দেশে প্রচার করুন, বাড়িতে টেলিফোন করুন, জানি দিচ্ছি শবে বরাত বিদাত, এইভাবে প্রচার করতে হবে। আর শিক্ষা, আমল আর প্রচার করতে গিয়ে ধৈর্যের দরকার আছে। যদি কেউ ধৈর্য না ধরে সে এইভাবে সারাদিন মেহনতের পর কোনদিন শিখতে আসবে না। আছে বলেই তো এসেছে। এরপর যখন আমল করবেন তখন ধৈর্যের দরকার আছে। মাঝরাতে পানি নেই কিংবা আছে, শীতকালে আপনার গোসলের দরকার, রাত্রে আপনি দেখলেন যে আপনার নামাজ পড়বো না, জোহরের সাথে পড়ে নেবো, এরকম হয় না? হয় না। অনেক লোক আছে যারা ফজরের নামাজ ফজরের সময় পড়ে না, কি করে বলে আল্লাহ করিম জোহরের সাথে পড়ে নেবো, নামাজ হবে? ওলামাদের মতে, এখানকার ওলামাদের মতে, সেও কাফের যে ফজরের নামাজ সঠিক সময়ে পড়ে না। যে ভাইদের ডিউটি আছে, অনেক রাত জেগেছে, অ্যালার্ম লাগায় আমার মোবাইলে অ্যালার্ম লাগায়, কখন ডিউটির আগে ফজরের সময় না, কারণ ফজরের সময় নামাজ পড়তে উঠলে ঘুমের চেষ্টা হবে, তাই না? যে নামাজকে পিছিয়ে থাকে, ধৈর্য যদি না থাকে আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না। ধৈর্য যদি না থাকে আপনি দিন শিখতে পারবেন না। ধৈর্য যদি না থাকে আপনি দিন প্রচার করতে পারবেন না। এই জন্য চার নম্বর ফরজ হল ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেছেন, হে মোমেনরা, তোমরা ধৈর্য ধারণ করো, আপোষে ধৈর্য ধারণের উপদেশ দাও। সুরাতে আছে না, সুরা ছোট্ট সুরা, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 400 দিন মানুষ ঈমান আনার পর যারা আমল করে, নেক আমল করে, আর যারা হকের উপদেশ দেয় আর সবুরের উপদেশ, সবুরের উপদেশ দেয়, ধৈর্য ধারণের উপদেশ দেয়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়, বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের তৌফিক দিয়েছেন। আল্লাহর নবী খিদে পেয়েছেন, আল্লাহর নবী খিদেতে কষ্ট পেয়েছেন, খেতে না পেয়ে পেটে পাথর বেঁধেছেন, পেটে পাথর বেঁধেছেন, খেতে পাননি, পেটে পাথর বেঁধে কষ্ট সহ্য করেছেন, ধৈর্যের দরকার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাদশা ছিলেন, তাই না? কিন্তু তার সত্ত্বেও তিনি কষ্ট পেয়েছেন, তাতে ধৈর্য ধরেছেন। আর একটা জিনিস হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা কাকে বলে? যে কোন বিষয়ে মানে স্থিরতার সাথে বিচার করা। আপনি শুনলেন যে আপনার বিরুদ্ধে অমুক লোক কথা বলেছে, আপনি চট করে সেই বিষয়ে কোনো ফয়সালা নেবেন না, রাগের মাথায় কোনো ফয়সালা ঠিক নয়, ধৈর্য ধরে শুনবেন, ধৈর্য ধরে বিচার করবেন, তারপর কোন মন্তব্য করবেন। এ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তৃতীয় নম্বর হচ্ছে চরিত্র যে তার বীরত্ব ছিল খুব বেশি, তিনি এত বড় বীর ছিলেন। আর আপনারা জানেন তিনি জিহাদের কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন, সেই হিসাবে তার ধৈর্য বা তার বীরত্ব প্রচুর ছিল। মানুষ যখন ভয় পেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে গিয়ে যুদ্ধ করতেন। তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহ নবী ছিলেন আমানতদার। আমি নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার আগে তাকে লোকে কি বলতো? আল আমিন। তাকে লোকে আল আমিন বলত, লোকে তার কাছে আমানত রাখত। আর এই আমানতদারের কারণে যখন তিনি কথা বলতেন লোকে ভাবত যে তিনি মিথ্যা কথা বলতে পারেন না। আমানতদারি থাকা দরকার। আমানতদারি বলতে কাকে বলে? আমানতদারি আমানত থাকতে হবে, আপনার কাছে কিছু আমানত রাখা। আপনি মাজরায় কাজ করছেন, এই মাজরা জিনিসপত্র আপনার কাছে আমানত, এই আমানতে খেয়ানত করা যাবে না। আপনি লুকিয়ে লুকিয়ে বিক্রি করেন তাহলে কি হবে? খেয়ানত থাকবে। আপনি যদি মাজরার কোন জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি করেন, লুকিয়ে লুকিয়ে আপনি খান, লুকিয়ে লুকিয়ে বন্ধু বান্ধবকে দেন, আমানতে খেয়ানত থাকবে। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ঠিক মতো যদি তাকে ঠিক মতো না রাখেন, তাকে পর্দায় না রাখেন, তাকে এলেম শিক্ষা না দেন, ছেলেদেরকে এলেম শিক্ষা না দেন, আমানতে খেয়ানত হবে। এইভাবে আমানতের বহু রকমের খেয়ানত আছে। আল্লাহর নবী ছিলেন আল আমিন। আপনার কাছে আমি 1000 রিয়াল জমা রাখলাম যে ভাই এক মাস পরে নেবো, আমার ভুলটা ভালো নয়, নিরাপদ নয়, আপনি রাখুন, এক মাস পরে আপনার কাছে নেবো, আমি দেশে পাঠাবো। এক মাস পর যখন আপনার কাছে চাইতে গেলাম, হুজুর আমি তো ওটা ভেঙে ফেলেছি, আমি এক মাস পরে করবো। এটা কি হলো? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। এই আমানতের খেয়ানত কার লক্ষণ জানেন? মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ হচ্ছে পাঁচটি। এটা হাত দেখা কাদা, কথা বললে মিথ্যা বলে, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা দেয় খেলাফি করে। আপনাকে অঙ্গীকার করলো, সঙ্গে অঙ্গীকার করলো, আপনাকে প্রতিশ্রুতি দিল, আপনাকে ওয়াদা দিল, সঙ্গে সঙ্গে খেলাফি করলো, আপনার কথা রাখলো না। ওয়াইদা আহাদা গাদার, আর যদি কারো সঙ্গে চুক্তি করে সেই চুক্তি সে ভঙ্গ করে, চুক্তি বজায় রাখে না, সন্ধি বজায় রাখে না, বায়াত বজায়, যখন রাষ্ট্র নেতার সঙ্গে বায়াত করে সে বায়াতে সে স্থির থাকে না। আর ওয়াইদা খাসামা ফাজার, আর যখন সে কারো সঙ্গে ঝগড়া করে, কারো সঙ্গে তর্ক বিতর্ক করে, তখন অশ্লীল কথা বলে। ভাই আপনার সঙ্গে আপনার মতের মিল নেই, আপনি একরকম বলছেন, আমি একরকম বলছি, ঠিক আছে, কিন্তু তার মধ্যে গালাগালি করতে হবে কোনো দরকার আছে নাকি? গালাগালি যে করে সে হচ্ছে এক শ্রেণীর মুনাফিক, তার মধ্যে মুনাফিকই গুণ আছে। আর পাঁচ নম্বর যে গুণ সেটা হচ্ছে যে মেনা খান, তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে, মুনাফিক। সুতরাং আমানতের খেয়ানত কোন মানুষ কোন মুমিন করতে পারে না, কোন মুসলমান করতে পারে না, আর একজন নবী তো করতেই পারেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বড় আমানতদার। তারপর তার একজন ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় লজ্জাশীল ছিলেন, লাজুক ছিলেন। বলা হয়েছে যে আল্লাহর নবী এত লাজুক ছিলেন যেমন মহিলারা, যুবতী মহিলারা, অবিবাহিত মহিলারা বিবাহের পূর্বে নিজের বাড়ির এক রুমে লজ্জায় বসে থাকে। অবশ্য বর্তমানে মহিলারা লজ্জা করে না, তবুও আল্লাহর রহমতে কোথাও কোথাও এমন মহিলা লজ্জাশীল মহিলা। আর বলা হয় যে মহিলাদের প্রধান অলঙ্কার হল লজ্জা। যে মহিলার লজ্জা নেই সে মহিলা অলঙ্কার নেই, তাকে সুন্দর লাগে না। কোন মহিলা সুন্দরী বেশি? যে মহিলা লজ্জাশীলতা প্রধান নিবাস হল মহিলাদের লজ্জাশীলতা। আল্লাহর নবী মহিলাদের মধ্যে লজ্জাশীল ছিলেন, তার মধ্যে লজ্জাশীলতা ছিল যেহেতু তিনি অশ্লীল বলতেন না, তিনি খুব লজ্জা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন লজ্জাশীলতা, সেরকম আমাদের লজ্জাশীল হওয়া দরকার, যেহেতু ইন্নাল হায়া লা ইয়াহা ইল্লা বিখায়। লজ্জাশীলতা মঙ্গল প্রণয়ন করে, লজ্জাশীলতা মানুষকে পাপ কাজে পাপ থেকে দূরে রাখে। আর সব সময় ভালো কাজে উদ্বুদ্ধ করে, কারণ যদি লজ্জা থাকে সে কোনোদিন ব্যবচার করতে পারবে না, কারণ যদি লজ্জা থাকে তাহলে সে কোনোদিন খুন করতে পারবে না, কারণ যদি লজ্জা থাকে সে কোনোদিন চুরি করতে পারবে না, কারণ লজ্জা থাকলে সে কোনোদিন খেয়াল করতে পারবে না। হাদিসে আছে, লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই তাই, আর লজ্জা থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই যে লজ্জা ছিল তার চরিত্র ছিল তার একটা ভালো গুণ, লজ্জা থাকা দরকার। তবে হ্যাঁ, ভালো কাজে লজ্জা থাকা দরকার না। আপনার এখন স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল করতে হবে না হবে না, নামাজটা হবে না হবে না, হুজুরকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে, এতে আপনি লজ্জা করছেন, এই লজ্জা করা ঠিক না। শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি ছোট বাড়ি সেখানে গোসল করা যাবে না, এখন মিলনের উপর গোসল করতে হয়, আপনি গোসল করলেন না, লজ্জা লাগে গোসল করতে, হুজুর কত সময় গোসল করে নামাজ পড়বো, লজ্জা লাগে, চেহারা সাথে পড়ব, এই লজ্জা ছিল তো ভালো না। কোন লজ্জা ছিল তা ভালো, যে লজ্জা ছিল আপনাকে পাপ থেকে দূরে রাখে, আর যে লজ্জা ছিল তা আপনাকে পুণ্য কাজ থেকে দূরে রাখে, সে লজ্জা ছিল তা মোটেই ভালো না। মোট কথা, লজ্জা ছিল তা একটা সচ্চরিত্রতার গুণ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ক্ষমাশীলতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, এমন ক্ষমা করেছেন আপনি আমি পারব না, কিন্তু চেষ্টা করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ক্ষমাশীলতা ব্যবহার করেছেন আমাদেরকে সেইভাবে ব্যবহার করা উচিত। ভাই একটা কথা বলতে আছে, রিঅ্যাকটিভ হওয়া আর প্রোঅ্যাকটিভ হওয়া, রিঅ্যাকটিভ আর প্রোঅ্যাকটিভ কাকে বলে? যে সঙ্গে সঙ্গে চোট লাগি হয়, কোন কথাতে চট করে প্রতিক্রিয়াশীল হয়ে যায়, সে হচ্ছে রিঅ্যাকটিভ। আর যে চট করে রাগে না, চট করে প্রতিক্রিয়াশীল হয় না, সে হচ্ছে প্রোঅ্যাকটিভ। আপনাকে হতে হবে প্রোঅ্যাকটিভ। উদাহরণ দিচ্ছি কিভাবে, কিছু লোক আছে, এক শ্রেণীর লোক আছে যাকে যদি বলে কি ভাই আসগর ভাই আপনাকে আজকে অসুখ অসুখ লাগছে, কি ব্যাপার? না তো আমার তো অসুখ হয়নি। যদি আরেক ভাই বলেন আসগর ভাই চেহারাটা খারাপ লাগছে, অসুখ অসুখ লাগছে, আপনার কি জ্বর নাকি? না তো ভাই আমার তো জ্বর হয়নি। আরেক ভাই যখন বলল কি আসগর ভাই আপনার জ্বর আছে নাকি, তখন ধীরে ধীরে তার মধ্যে ওই যে অ্যাক্টিভতা শুরু হয়ে গেল, সক্রিয়তা শুরু হলো, ধীরে ধীরে তার মধ্যে জ্বর চলে এলো। বাড়িতে গিয়ে যখন স্ত্রীকে বলছে হ্যাঁ গো আমার কি সত্যি জ্বর নাকি, দেখো তো দেখছি আমার গা গরম হয়েছে। এরকম কিছু মানুষ আছে। এক মোল্লাজি কোরবানির জন্য ছাগলকে নিয়ে যাচ্ছেন, দিয়ে তিন চারটা ছেলেকে বুদ্ধি করলো যে মোল্লাজি ছাগলটাকে জবাই করে খাও, কি করতে হবে? তো এখানে দাঁড়া, আমি ওখানে দাঁড়াই, উনি ওখানে দাঁড়ান, এভাবে চার পাঁচ জায়গাতে দাঁড়িয়ে থাকে। প্রথমে যে বলল মোল্লাজি ছাগলটা কি বলে, আপনি কি কুকুর নিয়ে যাচ্ছেন কাঁধে? আমি কুকুর কেন নিয়ে যাবো, আমি ছাগল নিয়ে যাচ্ছি, হাট থেকে ছাগল ছাগল নিয়ে আসছি। না না ওটা কুকুর। দিয়ে তারপর দ্বিতীয় মোড়ে যখন মোল্লাজি এলো, তখন দ্বিতীয় ছোকরাটা বলল মোল্লাজি কান্দে কুকুর কেন, কুকুর কেন নিয়ে যাচ্ছেন? তখন সঙ্গে সঙ্গে তার মনে প্রতিক্রিয়া দেখা দিল, তাই প্রথম ছেলেটাও বলল কুকুর, আর দ্বিতীয় এও বলছে কুকুর। ছাগলটাকে নামিয়ে ভালো করে দেখল, কুকুর তো নয় ছাগল আছে, আবার খালে চলে। তৃতীয় মোড়ে যখন গিয়ে তৃতীয় এক ছেলে বলছে, যুবক বলছে মোল্লাজি কান্দে